الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে ফিকহে আলোচনা বিবাহ সম্পর্কিত যে আমরা আলোচনা করছিলাম তা হচ্ছে আকদে কিভাবে হবে, বিবাহের দিনে আকদে কিভাবে হবে, কিভাবে বিয়ে পড়াবেন, মোহরাদি ধার্য ইত্যাদি হয়ে থাকলে কাজী বা ইমাম সাহেব সূক্ষ্মভাবে খোঁজ নেবেন যে ওলি কে, বিবাহের জন্য প্রথম কি জরুরি, ওলি অভিভাবক, ওলি আছে কি না, ওলি কে, বরের চার স্ত্রী বর্তমানে এটা পঞ্চম বিবাহ তো নয়, মানে এমনও হতে পারে যে সে অনেক বিবাহ করেছে, চারটে আছে তারপরে সে পাঁচ নম্বর করতে চাচ্ছে, আমি খোঁজ খবর না নিয়ে বিয়ে পড়িয়ে দিলাম, বিয়ে হবে, পাঁচ নম্বর বিয়ে বাতিল, পাঁচ নম্বর বিয়ে বাতিল, বর মুসলিম কিনা, বটা মুসলিম কিনা খোঁজ নিতে হবে। বর্তমানে অবশ্য মোল্লারা যেখানে সরকারি মোল্লা যারা তারা কোন ধর্ম দেখে না, যার তার সাথে বিবাহ পড়িয়ে দেয়, মানে এটা সরকারিগত, কিন্তু আসলে ইসলামে কোন বিধর্মীর সাথে বিবাহ হতে পারে না, একমাত্র যদি পুরুষ চায় তাহলে ইহুদি কিংবা খ্রিস্টান মহিলার সঙ্গে ধর্মান্তরিত না হয়েও বিবাহ করতে পারে, বাকি অন্য ধর্মের মহিলা যতক্ষণ না ইসলাম গ্রহণ করেছে ততক্ষণ তারা পুরুষ কোন মুসলিম পুরুষকে বিবাহ করতে পারে না, দেখতে হবে সে মুসলিম কিনা। এই জন্য যদি কারো ইসলামে সন্দেহ হয় এই ধারণা করে হুজুররা বিয়ে পড়ানোর আগে কলমা পড়ায়, তাই না, কলমা পড়ায় কেন বলে জানি না মুসলমান কিনা, তাহলে আর মেয়েটা যে মুসলমান কিনা তার জন্য কি হবে, তার কলমা পড়ানো হয়, মেয়েটাকে তো কলমা পড়াও না, তাহলে মেয়েটা মুসলমান কিনা তার খোঁজ নিলে না, শুধু ছেলেটা পেলে খোঁজ নিলে হবে, মেয়েটার বেলাও খোঁজ নিয়ে দেখতে হবে যে সত্যপক্ষে সে মুসলমান কিনা, পাত্রী ইদ্দতের মধ্যে নয় তো, মানে যার সঙ্গে বিবাহ হচ্ছে সে পূর্ব স্বামীর ইদ্দতে তো নেই, ইদ্দতে মানে মনে কোন তার স্বামী মারা গেছে, কদিন পর তার বিবাহ হবে, চার মাস দশ দিন, কিংবা গর্ভ অবস্থায় থাকলে বাচ্চা প্রসব করলেই বিয়ে সম্ভব, কিংবা আগের স্বামী তালাক দিয়েছে, কমাস পর বিয়ে হবে, তিন মাস বা তিন মাসিক পর, কিন্তু যদি গর্ভ অবস্থায় ছিল তাহলে গর্ভ বাচ্চা প্রসব হলেই তার বিবাহ বৈধ, দেখতে হবে সে গর্ভবতী আছে কিনা, মহিলা যার সঙ্গে বিয়ে পড়ানো হচ্ছে তার পেটে বাচ্চা আছে কিনা, পেটে বাচ্চা অবস্থায় বিবাহ শুদ্ধ নয়, কারণ সে ব্যভিচারের ফলে বাচ্চা থাকবে, হয়তো বা বলবে যে ও যার সঙ্গে বিয়ে হচ্ছে হুজুর তারই বাচ্চা, তাও কি বিয়ে হবে না, যতক্ষণ না সে বাচ্চা প্রসব করেছে। বর্তমানে অধিকাংশ বিয়ে প্রেমের বিয়েগুলো পেটে বাচ্চা নিয়ে হয়, কারণ ঢাক ঢাক গুড় গুড় প্রচার হয়ে যাবে, লোকে বলবে যে ভাই যাওয়ার সন্তান, এই জন্য তাড়াতাড়ি বিয়ে পড়ে তাড়াতাড়ি বিয়ে সেরে দেয়, দিয়ে মোল্লাদারকে পঞ্চায়েত কিংবা কোর্টে গিয়ে বিয়েটা পড়িয়ে সেরে দেয়, ঢাক ঢাক গুড় গুড় পরিবেশে এই শ্রেণীর বিবাহ হয়, পেটে বাচ্চা নিয়ে হয়, কারণ তারা প্রেম ভালোবাসা করে আগেই তো বলেছে বিয়ে তো হবেই, সুতরাং দেহ সমর্পণের সমস্যা কি আছে, ফলে পেটে বাচ্চা এসে যায় আর সেই সময় বিয়ে হয়, অথচ পেটে বাচ্চা দেখি বিবাহ বৈধ নয়। পাত্রের দ্বিতীয় বিবাহ হলে পূর্বের স্ত্রী বর্তমানে এই পাত্রী তার বোন ফুপু বুঞ্জি বা ভাইজি তো নয়, যে বর তার বিয়ে হচ্ছে দ্বিতীয় বিয়ে, আগে একটা বউ আছে খোঁজ খবর নিয়ে জানা গেছে একটা বউ আছে, এবার দ্বিতীয় বউটা তার শালি তো নয়, বউ থাকতে শালির সঙ্গে বিয়ে হবে না, কিংবা তার ফুপসাস মানে বইয়ের ফুপু কিংবা বুঞ্জি কিংবা ভাইজি তো নয়, এরকম হলে বিবাহ বৈধ নয়, এই পাত্রী সধবা হয়ে কারো স্বামিত্বে নেই তো, তার মানে যার সঙ্গে এই পুরুষের বিবাহ হচ্ছে সেই মেয়েটা অন্য কারো বিবাহিত বৌ তো নয়, যেমন অনেকে বিবাহিত থাকা অবস্থায় বিবাহিতা মেয়ে সে একজনের সঙ্গে বেরিয়ে গিয়ে, যেমন বিদেশে আব্বাস থাকে এখন তার বউ বেরিয়ে গিয়ে আরেকজনের সঙ্গে বিয়ে বসছে বিয়ে করছে, মানে এক স্বামীর বন্ধনে আছে, সেই বন্ধনে থাকা অবস্থায় তার কাছ থেকে তালাক না নিয়ে ইদ্দত পার না করে কি করে, বিবাহ করে, মোল্লারা তাদেরও বিয়ে পড়িয়ে দেয়। অনেকে জোর করে মহিলাকে তুলে নিয়ে গিয়ে, অপহরণ করে নিয়ে গিয়ে বলে যে আমার স্বামী আছে, কিন্তু সে মানতে চায় না, জোর করে কাগজে লিখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আর এক মোল্লা নিয়ে এসে অন্য এক পুরুষের সঙ্গে জোর করে বিবাহ দেয়। জোর করে বিবাহ হবে, জোর করে না তালাক হবে, আর জোর করে না বিবাহ হবে। আর তাছাড়া সে অন্য স্বামীতে আছে, তার স্বামী আছে, তার ইজ্জত পাওয়া না হওয়া পর্যন্ত বা সে তালাক না দেওয়া পর্যন্ত কিংবা তার কাছ থেকে খোলা তালাক না নেওয়া পর্যন্ত বিবাহ হতে পারে না, এইসব খেয়াল করতে হবে। পাত্রীর দ্বিতীয় বিবাহ হলে তার পূর্ব স্বামী যথারীতি তালাক দিয়েছে কিনা তা দেখতে হবে, তালাকের কাগজ বা তালাকনামা দেখতে হবে, পাত্রী রাজি আছে কিনা তা দেখতে হবে, পাত্রী রাজি আছে কিনা তা দেখতে হবে নাকি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। পাত্রীর কোনো বৈধ শর্ত নেই, দুজন সঠিক ও উপযুক্ত সাক্ষী আছে কিনা ইত্যাদি দেখতে হবে। উপযুক্ত সাক্ষী চাই, বেনামাজি সাক্ষী না হবে না, মুশরিকের সাক্ষী হবে না, যেন ভালো লোক এই বিবাহে দুজন সাক্ষী, যাতে লেখা হবে কাবিননামাতে লেখা হবে যে এই লোক সাক্ষী দিল অমুকের সঙ্গে অমুকের বিয়ে হচ্ছে বা হল। বৈধ শর্ত বলতে যেগুলো যে শর্ত পালন করা বৈধ, যেমন স্ত্রী যদি বলে আমি আমি হ্যাঁ আমি আমার স্বামীকে যে যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে আমি বিয়ে করতে রাজি, তবে আমি পড়াশোনা করব, পড়াশোনা করতে দিতে হবে, বৈধ না অবৈধ? বৈধ। এইভাবে যদি সে শর্ত লাগায় যে আমি বিবাহ করব কিন্তু আমি মায়ের বাড়িতেই থাকবো, আমি শ্বশুর বাড়ি যাব না, বৈধ না অবৈধ? যদি স্বামী রাজি হয় তো বৈধ, অনেকে ঘর জামাই থাকে, সমস্যা কি? এমন শর্ত যে স্বামী সিগারেট খায়, যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে সিগারেট খায়, সে যদি সিগারেট খাওয়া ছাড়ে তাহলে আমি বিয়ে করব, এইটা বৈধ না বৈধ? ভালো কথা, খুব ভালো কথা। সৌদি আরবের এক বিয়ের মজলিসে গেছিলাম, সেখানে টেলিফোনের মাধ্যমে মানে যে কাজী, আমি ছিলাম লেখক, কাজীর সঙ্গে গেছিলাম, কাজী জিজ্ঞাসা করছে মহিলাকে তোমার কোনো শর্ত আছে কিনা। তো মহিলা বলছে আমার একমাত্র শর্ত হল যে বর সিগারেট খায় সে সিগারেট খাওয়া ছাড়বে, এটাই আমার শর্ত, আর যদি সে বিয়ের পরে সিগারেট খায় তাহলে আমার এক তালাক গণ্য হবে। সুবহানাল্লাহ, মজলিসের লোক মহিলাকে বাহবা দিয়েছিল, সাবাসি দিয়েছিল যে এমন মহিলা যেইভাবে শর্ত লাগিয়ে তাকে সিগারেট ছাড়িয়ে বিয়ে করতে চায়। কাজী বরকে জিজ্ঞাসা করলো তুমি এই শর্ত পালন করতে প্রস্তুত আছো? তখন বর হকচকিয়ে গেছে, মানে হ্যাঁ অপ্রস্তুত অবস্থায় হঠাৎ করে কি করে বলবে যে হ্যাঁ আমি সিগারেট ছেড়ে দেবো। তবুও পরামর্শ নিয়ে এই সেদিক করে সে বলল আমি ইনশাআল্লাহ আজ থেকে সিগারেট ছেড়ে দিলাম। দেখো যদি সিগারেট একটা খাও, লুকিয়ে খাও, প্রকাশ্যে খাও, তোমার বউ তালাক হয়ে যাবে, কারণ শর্ত লাগিয়ে দিচ্ছি, বলছি ইনশাআল্লাহ আমি আর সিগারেট খাবো না। কত সুন্দর! এইভাবে যদি কোন শর্ত লাগায় তো সেই শর্ত ওই আকদে উল্লেখ করা জরুরি, উল্লেখ করে দেওয়া হবে যে এই পাত্রী শর্ত লাগিয়েছে। যেমন অনেক সময় মহিলা চাকরিওয়ালি হয়, তখন সে স্বামীর সাথে শর্ত লাগায় বরের সাথে যে আমি চাকরি করছি, চাকরির স্থলে আমাকে দিয়ে আসতে হবে, সেখান থেকে আমাকে নিয়ে আসতে হবে, আর আমার চাকরির বেতন যেন সে একটা পয়সা না নেয়। স্বামী রাজি হলে সে একটা পয়সা নিতে পারবে, তবে সে নিজে ইচ্ছা করে দেয় তো আলাদা কথা, কিন্তু শর্ত লাগায় যে আমার কাছে দাবি করবে আমার টাকা নিয়ে সে খাবে, এটা যেন না হয়। এই শ্রেণীর বৈধ শর্ত হচ্ছে বৈধ। অতঃপর সহি হাদিস সম্মত খুতবা পাঠ করবেন, খুতবায় উল্লেখিত আয়াতাদির অনুবাদ পাত্রকে বুঝিয়ে দেওয়া উত্তম যে খুতবা পড়া হয়। এ খুতবা কিন্তু আদের জন্য জরুরি নয়, সুন্নত, আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাঈনুহু, যে পড়া হয় সাধারণত খুতবা, জুমার খুতবাতে পড়া হয়, বিবাহের খুতবাতে পড়া হয়, এগুলো যে আয়াতগুলো উল্লেখ করা হয় এই আয়াত তর্জমা করে শোনানো ভালো, কারণ উদ্দেশ্যটা কি যে বরকে সেই সময় নসিহত করা, যেমন কি বলে আমি তোমাদেরকে এ মানুষ, আমি তোমাদেরকে মাত্র একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি, তারপরে ইয়া আলাদিন আমানতাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আত্মীয়তার বন্ধন ছেদন করাকে ভয় করো, ইত্যাদি ইত্যাদি যে নসিহত গুলো আছে, ইয়া আলাদিন আমানতাকুল্লাহ, ফুল ও কাওলান সাদিদা, সঠিক কথা বলো ইত্যাদি বুঝিয়ে দেওয়া ভালো, কারণ এই সময় হচ্ছে বিয়ের যে মজলিস আছে সেই মজলিসে বরকে উপদেশ করার মতো কিছু কথা বলা ভালো, যেমন স্ত্রীর প্রতি অত্যাচার করো না, সে তোমার কাছে বন্দী হয়ে থাকবে, বন্দিনী হয়ে থাকবে, তার হক পালন করবে, ইত্যাদি ইত্যাদি নসিহত করা ভালো। এইভাবে ওলিকে বলতে বলবেন, এবারে ওলি যে অভিভাবক যে, সে তার তরফ থেকে উকিল হয়ে বরের উদ্দেশ্যে একবার বলবে, কে যে বিয়ে বরের সে কাজী বা ইমাম হয় সরাসরি ওলিকে বলবে তুমি বলো, ওলিকে বলবে তুমি বলো, মনে করুন যে রহিমের মেয়ে, রহিমকে বলা হবে যে তুমি বলো কাকে, বরকে, যে আমি এত টাকার বিনিময়ে আমার মেয়ে অমুকের সাথে তোমার বিয়ে দিচ্ছি। এটা কি আমার দেশের লোকে পারবে? এত সহজ না। তবে আমি দেখেছি, আমাদের দেশের লোকেও দেখেছি, সে আলেম মানুষ নিজে তার মেয়ের বিয়ে পড়িয়েছে এবং বরের সামনে বসে জমার পরে এত লোকের মাঝে তাকে বরকে বলছে যে আমি আমার মেয়ে অমককে তোমার সঙ্গে এত টাকা মোহরের বিনিময়ে বিবাহ দিচ্ছি, বাবা তুমি কবুল করছো? বর বলল কবুল করলাম। কিন্তু হুজুর বলে না মেয়ের বাবা বলে? হ্যাঁ, মেয়ের বাবা নিজে। এবার সেই হুজুর হলে হবে কি? অনেক সময় লজ্জা করে, জামাইয়ের সামনে লজ্জা করে, কিন্তু হুজুর মানুষ, বড় হুজুর, লজ্জা নেই, বাস লজ্জা দিনের খাতিরে লজ্জা নেই, সরাসরি বলে বিবাহ করে। যদি না বলতে পারে তাহলে যে কাজী তাকে উকিল বানিয়ে দেবে, গ্রামের ইমাম সাহেবকে বলবে যে আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন, সেই ক্ষেত্রে অনুমতি নিয়ে উকিল সাহেব ওই হুজুরের নাম করে বা কি বলে ওই ওদিন নাম করে, অভিভাবকের নাম করে বিয়েটা পড়াবে। এত টাকা দেন মোহরের বিনিময়ে অমুক গ্রামের অমুকের কন্যা বা অমুক শহরের অমুকের কন্যা অমুক স্পষ্ট নাম উল্লেখ করে তোমার সাথে বিবাহ দিচ্ছি, পাত্র বলবে আমি এই বিবাহ কবুল করছি। হ্যাঁ, ওই দেন মোহর আর কি, কারণ মোহর বাকি থাকতে পারে নাও থাকতে পারে, এত টাকা দেন মোহরই বলে লোকে, এত টাকা মোহরের বিনিময়ে আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিচ্ছি, তুমি কি বা অমুকের মেয়ের বিয়ে দিচ্ছি, তুমি কি কবুল করছো? বর বলবে কবুল করছি, বাস কবার বলবে একবার, কি বলবে কবার? আমাদের দেশের নিয়ম হচ্ছে তিনবার, কিন্তু তিনবার না, একবার বলবে, একবার বললেই যথেষ্ট, আর দ্বিতীয়বার তৃতীয়বার বলা দরকার নেই। এরপরে সকলে বরের উদ্দেশ্যে একাকী এই দোয়া করবে, সবাই মিলে বরকে দোয়া দেবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি বরকত বর্ষণ করুন, তোমাকে প্রাচুর্য দান করুন এবং তোমাদের উভয়কে মঙ্গলের মাঝে একত্রিত রাখুন। বাহ্যিক আড়ম্বরহীন ইসলামে এইখানে বিবাহের আসল কর্ম শেষ। জ্ঞাতব্য বিষয় যে আজকের সময় কোনে যদি মাসিক অবস্থায় থাকে তাহলে কি বিয়ে পড়ানো যায় না যায়? যে সময় বিয়ে পড়ানো হচ্ছে সেই সময় মেয়ের মাসিক আছে, বিয়ে চলবে না চলবে না কোন সমস্যাই নেই, ওই সময় মেয়েকে সাজানো হয়, ওই সময় মেয়েকে কি করা হয় পরে অবশ্য বলছি কি কি করা হয় কাণ্ড। যদি সেই সময় অপবিত্র অবস্থায় থাকে তবুও বিবাহ শুদ্ধ, তবে মাসিক অবস্থায় থাকলে বিয়ের পরে যে আমাদের দেশে বাসর হওয়ার রেওয়াজ আছে, বাসরে না পাঠানোই উচিত, বাসরে না পাঠানোই উচিত। বর যদি বোবা হয় তাহলে ইশারা বা ইঙ্গিতে কবুল জানাবে, এখন বর যদি বোবা হয় সে লিখিত ভাবে কিংবা ইশারাই বলবে যে হ্যাঁ আমি কবুল করলাম। হাতের লেখা পরিচিত হলে চিঠি আদান প্রদান করে আসা সম্ভব, তবে চিঠি দেখিয়ে প্রস্তাব ও কবুলের উভয় দুজন সাক্ষী রাখা জরুরি। বর জ্ঞানশূন্য বা নেশাগ্রস্ত অবস্থায় থাকলে আগে সহি না, টেলিফোনে ধোকার আশঙ্কা থাকার জন্য আগে শুদ্ধ নয়, অনেকে টেলিফোনে বিয়ে আমাদের বিদেশে প্রচলিত আছে, কেউ কেউ বলছেন যদি একান্ত পরিচিত গলা হয় পরিচিত লোক হয় তাহলে সমস্যা নেই, কিন্তু টেলিফোনে যেহেতু ধোকার আশঙ্কা আছে এই জন্য হ্যাঁ টেলিফোনে বিবাহ শুদ্ধ নয়। পাত্র পাত্রী দেখা দেখি না হয়ে কোনো ইস্তিমায় চোখ বন্ধ করে কেবল আবেগ বসে বিবাহ যুক্তিযুক্ত নয়। এটা কিরকম কথা হলো, অনেক জায়গায় দেখবেন জলসার মজলিসে উল্লেখ করা হয় কোন মহিলার কথা, গরিব মেয়ের কথা, তখন অনেক যুবক আবেগ বসে ওইখানে পাত্রীকে দেখলো না কিচ্ছু না বিয়ে করে ফেলে, এরকম ঠিক না, বরং ওয়াদা দাও যে আমি বিয়ে করবো তারপরে দেখা শোনা ইত্যাদি করে তারপরে বিয়ে করো, তার অন্ধকারে সাপ ধরতে যেও না। পাকা দলিল রাখার জন্য বিবাহের বর্কনে ওলি, সাক্ষী প্রভৃতির নাম ও স্বাক্ষর এবং মোহর ইত্যাদি কাবিল বা কবুল নামা, কাবিল নামা বা কবুল নামা লিখে দেওয়া দোষের নয়, লিখে নেওয়া দোষের নয়। তবে হ্যাঁ, বেশি টাকা মোহর বাঁধিয়ে, বেশি টাকা মোহর নিয়ে লিখিয়ে জামাইকে বেঁধে রাখা কিন্তু বৈধ নয়। আপনি মোহর দেবেন না নিয়োগ করেছেন আর 2 লাখ টাকা মোহর বেঁধে দিলেন, কি কেন বাঁধলেন? আসলে মোহর বাঁধেননি, জামাই বাঁধলেন, যাতে করে জামাই মেয়েকে তালাক দিতে না পারে, আর যদি দেয় তো এই 2 লাখ টাকা দিয়ে তাকে জব্দ করা যাবে। এই জন্য কাবিল নামাতে বেশি করে লিখিয়ে রাখা হয়, যা মোটেই বৈধ নয়। এছাড়া বরের দ্বিতীয় বিবাহ হলে প্রথমা স্ত্রীর অনুমতি জরুরি, যদি প্রথম স্ত্রীর অনুমতি না দেয় তাহলে কি দ্বিতীয় বিবাহ করা যাবে না? কোন মেয়েকে অনুমতি দেয় দ্বিতীয় বিবাহ করো? ওটা হচ্ছে সরকারি আইন, সরকারি আইন যে প্রথম স্ত্রীর অনুমতি না হয় দ্বিতীয় বিবাহ করতে পারো না। কিন্তু ইসলামে আইন, ইসলামী আইন নয় যে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, বরং অনুমতি ছাড়াই বিবাহ হয়ে যাবে। এছাড়া বর্তমানে ইজিন নেওয়ার অনুষ্ঠান, ইজিন নেওয়ার অনুষ্ঠান জানেন, প্রথমে বিয়ে পড়ানোর আগে মেয়ের কাছ থেকে ইজিন নিতে যাওয়া হয়, একজন উকিল, দুজন সাক্ষী, গিয়ে শাড়ি টাঙানো থাকবে, পর্দা লাগালে মেয়েকে সাজিয়ে উল্টো করে সায়া ব্লাউজ পরিয়ে, দেখেছেন শুনেছেন হয়তো বা দেখেছেন, যাই হোক, পীরের উপরে বসিয়ে আড়াল থেকে বলবে অমক অমক জায়গা থেকে অমকের পুত্র অমক এত টাকা মোহরের বিনিময়ে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি কি এই বিবাহেতে রাজি আছো? তখন মেয়ে বলে হুম, আড়াল থেকেই বলে, কে বলছে তো ঠিক নেই, কেমন সাক্ষী আর কেমন উকিল, আড়াল থেকেই হুঁ বলছে, জানি না সে বলে না কে বলে। অনেক ক্ষেত্রে মেয়ের খালা বলে হুঁ, মেয়ের বন্ধু বলে হুঁ, তাহলে বিয়েটা হয় কার সাথে? না দেখেই পর্দার আড়াল থেকে হুঁ, এই হুঁ নেওয়ার প্রথা ইসলামে নেই, তাহলে তো কোনো কাজ হয় না। কোনো কাজ হবে? হুঁটা কে দিচ্ছে তুমি দেখলে না, জানলে না, এই হুঁ নিয়ে লাভটা কি? সুতরাং হুঁটা নেবে কে? মেয়ের বাবা নিজে, মেয়ের মা নিজে, আগে অনুমতি নিয়ে তারপরে সে গাজীকে বলবে যে হ্যাঁ আমার মেয়ে রাজি আছে, আপনি বিয়েটা পড়া। সুতরাং এই ইজের নেওয়ার প্রথা ফালতু, বেকার। তারপরে ওরা ইজের নিয়ে ফিরে আসে, তারপরে জেনে শুনেও কাজে জিজ্ঞেস করবে আপ কোন, হ্যাঁ উর্দু বলা হয়, কমি মাদাসা হুজুর তো সব উর্দু কয়, আপ কোন হ্যাঁ, তো বল মাই উকিল হুম, হ্যাঁ তো কি ব্যাপার, বল হ্যাঁ কন্যা এজেন্ট দিয়েছে, বলছে হ্যাঁ, আপনারা শুনেছেন? হ্যাঁ শুনেছি, আবার বলুন, আবার বলা হয়, হ্যাঁ আপনারা শুনেছেন? বলে হ্যাঁ, এইভাবে 3 বার বলা করায়, আবার বলে হ্যাঁ শুনেছি, কি শুনেছো? হুম, কে বলেছে? জানি না। তাহলে লাভটা কি হলো? কি লাভ হলো? 3 বার বলিয়ে হুম বলা শুনেছো, কিন্তু কার হুম বলা শুনেছো গ্যারান্টি আছে? আচ্ছা এসা একটা মজার ছাড়া কিচ্ছু না, ফালতু। এরকম এদিনের অনুষ্ঠান মোটেই মানে যুক্তিযুক্ত নয়, আর এর এই ঘটনার সমর্থন ইসলামে মিলে না। বিবাহে আবদের জন্য সাক্ষী জরুরি, সাক্ষী জরুরি তাই না? সাক্ষী ছাড়া বিবাহ হয় না। কার সাক্ষী চায়, কার জন্য সাক্ষী চায়, কার কবুলে সাক্ষী চায়, মেয়ের না ছেলের? ছেলে, ছেলে হুঁ বললো কি না তার সাক্ষী চাই, মেয়ে হুঁ বললো কি না বললো তার সাক্ষী দরকার নাই। সুতরাং সেখানে উকিল পাঠিয়ে, সাক্ষী পাঠিয়ে এজেন্ট নিয়েছে, তাও জানলে না কে হুঁ দিচ্ছে, এর জন্য কোরের অভিভাবকই যথেষ্ট, কোরের পক্ষ থেকে কোরের অভিভাবক যথেষ্ট। অবশ্য অভিভাবকের পক্ষ থেকে ধোকা বা খেয়ালতের আশঙ্কা থাকলে কাজী নিজে অথবা তার প্রতিনিধি পর্দার আড়াল থেকে কোনের মতামত জানবে। যদি এরকম আশঙ্কা করে যে হ্যাঁ মেয়ের বাবা খানিক গড়বড়, তাহলে পরে কাজী নিজে শিওর হওয়ার জন্য, নিশ্চয়তা লাভ করার জন্য সে নিজে হয় টেলিফোনে আর না হয় পর্দার আড়াল থেকে তাকে জিজ্ঞাসা করবে। এছাড়া এজেন্ট নেওয়ার জন্য কোনেকে যেখানে বসানো হবে সেখানে লাতা দেওয়া, এবারে এবার হচ্ছে দেশাচার, মানে বিদাত শিরিক যেগুলো হয়, দেখবেন মেয়েকে যেখানে বসানো হয় বিবাহের, যখন হুঁ বলবে না যেখানে বসানো হয় সেখানটা নতুন করে কি করে, এগুলো পাড়াগ্রামের কথা হবে, শহরের লোকরা হাসবে, শহরের লোকরা সব জানে না, শহরের লোকরা জানে না। তবে আমাদের যেহেতু অধিকাংশ মানুষ পাড়াগ্রামের, সেই হিসাবে আমাদের বই, আমাদের বক্তৃতা হয়ে থাকে। একজন আমাকে বলছেন আপনি যে সমস্ত কথাবার্তা বলেন সব পাড়াগ্রামের লোকের জন্য, ঠিকই, অধিকাংশ মানুষ তো পাড়াগ্রামের, শহুরে মানুষরা ভদ্র হয় তা ঠিক আছে, তাদের জন্য নয়, কিন্তু তাদের জন্য, তাদের তো দেশে বাড়ি গ্রামে বাড়ি থাকলে পরে তারাও বুঝুক, নচেত আমার অধিকাংশ লেখায় সত্যি পাড়াগ্রামের জন্য। ব্যাস, অবশ্য এই যে এজেন্ট নেওয়ার সময়ে লাথা দেওয়া হয়, এটা কি বিদাত? যদি মনে করে যে সময় লাথা দিতে হয় তাহলে সেটা কি বিদাত? কোনেকে উল্টো করে শাড়ি সায়া ব্লাউজ পরানো, কোনের হাতে চুড়ি না রাখা, মাথার খোঁপা বা বেনি না বাঁধা, মানে চুল খুলে রাখতে হবে। অনেক এলাকায় আছে সুতির শাড়ি পরা জরুরি মনে করে, সেখানে সুতির শাড়ি মানে সিল্কের শাড়ি বা কোন ভালো শাড়ি পরাবে না। কোনেকে পীরের উপর মহিলা মজলিসের মাঝে পশ্চিম মুখে বসায় এবং পর্দার আড়াল থেকে তিনবার হু নেওয়া, এই সময় কাঁসার থালায় গোটা পান সুপারি, তাই না, দাঁড়া গোয়া পান সহ জেওয়ার, দুপুর খাস তো সেই বরণের সময় নেয় হিন্দুদের মতো, সহ জেওয়ার কাপড় বিধা ইত্যাদি বিবাহ মজলিস ও কোনের কাছে নিয়ে যাওয়া আসা, বিবাহ না পড়ানোর পর্যন্ত কোনের মায়ের রোজা রাখা, তার মানে যতক্ষণ বিয়ে না পড়ানো ততক্ষণ কোনের মেয়ে মা খাবে না। বিয়ের দিন সবাই খাচ্ছে কিন্তু কোনের মা খাবে না, কেন? না আজকে মেয়ের বিয়ে, অর্ধেক দিন রোজা পালন করতে হয়। এগুলো সব কি বিদাত এবং অতিরিক্ত কর্ম। যেমন আগদের পর হাত তুলে জামাতি দোয়া, আগদের পর হাত তুলে জামাতি দোয়া, আগদের পূর্বে বা পরে মিলাদ বা জামাতি দরুদ পড়া, দেখেছেন আপনারা, হ্যাঁ নবী সালাম আলাইক, ওই মজলিসে মিলাদ হয় তারপরে বিয়ে পড়ানো হয়। এগুলো কি বিয়ের পরে হোক আগে হোক এসব হচ্ছে বিদাত। তারপর আগদের হয়ে গেলে বরের দুই রাকাত নামাজ পড়া কিংবা উঠে মজলিসের উদ্দেশ্যে সালাম মুসাফা করা, নিজের হাতে ইমাম উকিল ও সাক্ষীদেরকে অলিমা দেওয়া, অলিমা দেওয়া জানেন অলিমা কি? ওই যে বিবাহের পর যে মিষ্টি বা খেজুর বিতরণ করে সেটা বর নিজে করে, ভালো ভালো লোকদেরকে নিজে দেয় আর কি। আচ্ছা সর্বথালের প্রথা আপনাদের আছে? হ্যাঁ সর্বথালের প্রথা, বিবাহ হয়ে গেল তখন সর্বতার পান নিয়ে আসে, দিয়ে অর্ধেক বর খাবে আর পানটা অর্ধেক চিবিয়ে নেবে, তারপরে সেই অর্ধেক শরবত ও পান কোনেকে দেওয়া হবে, কোনে কিন্তু বাকিটা খাবে। ভালো কথা, কিন্তু এই সময় শরবত হাল বলে এটা কিন্তু একটা বিদাত। আজকে তিনবার কবুল করানো, বরকে পশ্চিম মুখে বসানো, মাথায় টুপি জরুরি মনে করা ইত্যাদি সবই বিদাত। বিয়ে পড়ানোর সময় মাথায় টুপি, সবাই টুপি লাগাবে দেখবেন, আর টুপি না থাকলে ফোঁটা লাগা রুমাল তাই মাথায় বেঁধে নেবে, আর দেহাতি পাড়া গেম গেম লোক হলে তারা গামছাটা মাথায় বেঁধে নেবে আর পেটটা পিঠটা খালি থাকবে। আল্লাহ মুস্তাহ, তারা মনে করে কি মাথা ঢাকা জরুরি, যেন আব্দুল কাদের জিলানির নাম শুনছে, মাথায় কাপড় না জরুরি মানে মাথা চুল খুঁজে পড়বে। আল্লাহ মুস্তাহ, বিয়ে পড়ানোর সময় টুপি লাগানো কি জরুরি আছে? তুমি নামাজের সময় না বলতে পারো, নামাজ নামাজের সময় জিনাত ইয়া বানি আদম খুদু জিনাত কমেন দা কুল্লি মাসজিদ, মসজিদে গেলে নামাজে গেলে তুমি সৌন্দর্য অবলম্বন করো, কিন্তু বিবাহের মজলিসে বিবাহ করানোর হুজুর সেখানে বাইরের লোক থাকে, ঠিক আছে বাইরের লোকের জন্য তুমি টুপি লাগাতে পারো, কিন্তু এতক্ষণ লাগিয়েছিলে না, এতক্ষণ তোমার টুপি ছিল না, প্যান্ট শার্ট পরে আছো, টুপি মাথায় হাত থাকবে কেন? কিন্তু যখনই বিয়ে পড়ানো শুরু হবে তখনই মাথায় টুপি লাগানো মানে কি? আর টুপি না থাকলে রুমাল বাঁধা, রুমাল বাঁধা মানে কি? তার মানে মনে করছো যে এই সময় টুপি রাখা জরুরি, আর তার মানে হচ্ছে এটা বিদাত। পশ্চিম মুখে বরকে বসানো, বিয়ে পড়ানোর সময় পশ্চিম মুখে বসানো বিদাত। বিবাহ বন্ধনের পূর্বে বরকে কলেমা পড়ানো বিদাত, এবং বরের প্রতি কুধারণ, যেমন আগেই বলা হলো মুসলিম হওয়া সন্দেহ থাকলে পূর্বেই খবর নেওয়া দরকার, কারণ তার সাথে কোনো মুসলিম মেয়ের বিবাহ বৈধই নয়। তাছাড়া মুখে কালেমা পুড়িয়ে কাজে যেমন কার তেমনি থাকলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল আর কাজে জেসেকে তাইসেই থাকলো, আকীদা বিশ্বাস জেসেকে তাইসেই থাকলো, তাহলে লাভ কি হলো? তাই হলো মুসলমান, কালেমা পড়লে মুসলমান হয়ে যাবে? আকীদা সংশোধন না করলে মুসলমান হয় কি করে? পক্ষান্তরে পাত্রী কলেমা জানে কি না, পাত্রী কালেমাটা জানেও কি না, তা দেখার কিন্তু বিষয়, কিন্তু আসলে তা দেখা হয় না। প্রকাশ থাকে যে স্বামী স্ত্রী উভয়ে একই সাথে ইসলাম গ্রহণ করলে অথবা কুফরি বা রিদ্দা থেকে তৌবা করলে ইসলাম বা তৌবার পূর্বে বিবাহ বন্ধন পরেও পরে থাকবে, পক্ষান্তরে দুজনের ইসলাম বা তৌবা যদি আগে পরে হয় তবে সেক্ষেত্রে স্ত্রীর আগে স্বামী ইসলাম গ্রহণ বা তৌবা করলে তার কি তার কিতাবিয়া বা সাদি ইহুদি খ্রিস্টান স্ত্রী ছাড়া বাকি অন্য ধর্ম অবলম্বী স্ত্রীর সাথে যে বৈবাহিক সম্পর্ক ছিল তা ছিন্ন হয়ে যাবে, অতঃপর বিবাহের পর মিলন হয়ে থাকলে সে তার ইদ্দতের মাঝে ইসলাম গ্রহণ বা তওবা করলে আর পুনর্বার বিবাহের প্রয়োজন হবে না, প্রথম বন্ধনে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় থাকবে। কিন্তু স্ত্রী যদি ইদ্দত পার হওয়ার পর ইসলাম গ্রহণ বা তওবা করে তাহলে স্বামীর কাছে ফেরত যাওয়ার জন্য নতুন আইনের প্রয়োজন হবে। অন্যথা স্ত্রী যদি স্বামীর আগে ইসলাম গ্রহণ বা তওবা করে তাহলে তার স্বামী যে ধর্মাবলম্বী ধর্মাবলম্বী হোক না কেন তার পক্ষে হারাম হয়ে যাবে। কি বুঝলেন? মনে করুন স্বামী স্ত্রী দুজনেই অমুসলিম আছে, একজন মুসলিম হল, যদি স্বামী মুসলিম হয়, স্বামী মুসলমান হয়ে গেল, তখন কি ওই স্ত্রী তার জন্য হালাল? বিয়ের পর ওই স্ত্রী হালাল না, হারাম হয়ে যাবে। এবার যদি ইদ্দতের ভিতরে মানে কিছুদিনের ভিতরে এক মাসের ভিতরে যদি স্ত্রী ইসলাম গ্রহণ করে তাহলে আগে বিয়েতেই মানে রাখা হবে, আর যদি দেরিতে পরে এক বছর পর যদি হয় মুসলমান হয় তাহলে তাকে নতুন করে আবার বিয়ে পড়াতে হবে। এই হলো বিধান আর কি। বাকি অনেক তাফসিলি বিধান আছে, সেগুলো খুব ছোটখাটো খুঁটিনাটি মশলা। ইমাম বা কাজীকে খুশি হয়ে আগদের পর কিছু উপহার দেওয়া যায়, এখানে দাবি ও জোরের কিছু নেই। এবারে বিবাহ পড়ানো হয়ে গেল, বিবাহ পড়ানোর কাজীকে কত টাকা দিতে হবে? রেট আছে অনেক জায়গাতে, জোর করে চেয়ে নেয় এবং সেই নিয়ে ঝামেলাও হয়। আলী সাহেব জোর করে চায় যে আমাকে 500 টাকা লাগবেই, না দিতে চাইলে বলে 50,000 টাকা 1,00,000 টাকা পণ নিয়েছেন আর 500 টাকা দিতে পারবেন না। তখন তারা বলে কেন হারাম নেবেন নাকি? বলে আমরা হারাম খেতে পারেন, আমি হারাম খাবো না, আমাকে দেন। সবাই হারাম খাক ভাগাভাগি। ও মোট কথা এখানে জোরের কিছু নেই, তবে নিজে খুশি হয়ে যেহেতু সে বিবাহ একটা বন্ধন কায়েম করে দিল তো খুশি হয়ে দিতে পারা যায়, এতে সমস্যা নেই। তারপরে দায় নাপিত বিদায়ের পালা আছে, যাই না আপনাদের দেশে আছে কিনা, ওই সময়ে যারা দায় দায় মা নাপিত, হ্যাঁ ওরা আবার দাবি করতে আসে যে আমি জন্মগ্রহণের সময় এসেছি, আমাকে কিছু উপহার দিতে হবে। তারাও আবার 100-150 যে যা পারে আর দাবি করে আদায় করে নেয়, কিন্তু এই বিবাহের সময় তাদের কোনো কর্ম বা হক নেই, এটা কিন্তু জানা দরকার। তেমনি কাজাই গ্রহণ নিয়েও বড় কাজিয়া হয়ে থাকে। কাজাই গ্রহণ জানেন? এগুলো হচ্ছে গ্রামের কথা, শহরের কথা না। গ্রামে হচ্ছে যে মানে গ্রামের একটা খরচ আছে, সেই বিবাহের হাঁড়ি পতিলা ইত্যাদি রান্না বান্না যে সাজ সরঞ্জাম আছে কিনতে হয় বা তার একটা ভাড়া লাগে, সেই ভাড়াটা আদায় করা হয় বরযাত্রী বা কি বরপক্ষের কাছ থেকে। না দিলে পরে সে ঝামেলা, বড় ঝামেলা বাঁধায়। আর তখন বিয়েতে যে অন্য গ্রাম থেকে এসেছে বা অন্য জায়গা থেকে এসেছে তার দুর্বল থাকে, তখন যা চাইবে তাই দিতে বাধ্য হয়, দিতে না পারলে তখন সাধারণত ঝগড়া মারামারি পর্যন্ত হয়ে যায়। এই সময়ে কাজাই গ্রহণ নিয়ে যে কথা আছে, বিশেষ করে নিয়ে ঝগড়া কলহ করার জন্য তার গ্রাম্য চাঁদা হিসেবে যদি এমন অর্থে দরকারই হয়, যদি গ্রাম্য চাঁদা হিসেবে নিতেই হয় তাহলে প্রত্যেক গ্রামে বিয়ে বাড়ি থেকে নিতে পারে, সেটা অন্য গ্রাম থেকে আসা মেহমানদের কাছ থেকে না নিয়ে জোর করে ওই গ্রামেই যার বাড়িতে বিয়ে হচ্ছে তার কাছ থেকেই নেবে, ঠিক কিনা? অনেক জায়গাতে আবার মসজিদের চাঁদা চাওয়া হয় যে আমাদের মসজিদে কিছু চাঁদা দিয়ে যান, না না জোর করে এইসব চাঁদা নেওয়া বৈধ নয়, যেহেতু এতে ঝামেলা আছে। শেষকালে আরেকটা কথা জানতে হবে, বিবাহ মজলিসে বরের বন্ধু বান্ধবদের তরফ থেকে অশ্লীল প্রশ্নোত্তর সম্বলিত হ্যান্ডবিল প্রভৃতি বিতরণ করা ইমানি পরিবেশের চিহ্ন নয়। আছে নাকি এটা? বিয়ের সময়ে ওই বিবাহ সম্পর্কে নানা রকম প্রশ্ন কথাবার্তা ইত্যাদি, আজকে আজ অমুক তারিখে যার বাড়িতে বিয়ে, যার যে বাড়িতে বিয়ে অমুকের বাড়িতে বিশাল ডাকাতি করে সেই ডাকাতি সেই ডাকাত সত্তার অমুক বরের নাম নিয়ে কন্যা অপহরণ করে সেই কন্যার নাম এই ইত্যাদি ইত্যাদি লিখে নানা রকম অশ্লীল কথা থাকে, এটা কিন্তু ইমানি পরিবেশের চিহ্ন নয়। এরপর কি হয় হুজুর? বিয়ে তো হয়ে গেল, বিয়ের বন্ধন হয়ে গেল, এরপর জামাইকে কুলে তুলে আনা হয় শ্বশুর বাড়িতে, কুলে তুলে আনেন হেঁটে আসে, জামাইকে কোলে তুলে নিয়ে আসা হয় শ্বশুর বাড়িতে, বসানো হয় সুসজ্জিত বরাসনে বা বিছানায়। বসার আগে কপালে হাত থেকে যেমন আগে বলেছিলাম আলমতলায় সালাম করে বরে বর, নিজের শালির তরফ থেকে উপহার আসে দুলা ভাইয়ের গলায় ফুলের মালা, শালিদের পক্ষ থেকে, নিজের শালি না থাকলে চাচা তো খালা তো ফুপাই তো, আর তাও না থাকলে গায়ে পাড়া সম্পর্কে জামাতের পাড়া সম্পর্কে, আর না হয় মানে কনের বন্ধু বান্ধবী, ওই স্কুলের কলেজের ছাত্রী যদি হয়, যে সমস্ত বন্ধু বান্ধবীরা আছে তারা এসে বরের গলায় ফুলের মালা দিয়ে বরকে বরণ করে, নিজের শালির তরফ হতে আসে দোলা ভাইয়ের গলায় ফুলের মালা, পাড়া সম্বন্ধে শালি দেয় বিস্কুটের মালার উপহার, আর কত কি শালা দেয় টাকার মালা গলায় পরিয়ে, এরপর একটা একটা করে মেয়েরা আসে আত্মীয়রা কি, এবং বিভিন্ন উপহার দিয়ে জামাই দর্শন করে যায়, অবৈধ হলেও দেখা যায় জামাইকে, জামাইয়ের ভাই বন্ধু মনাইকে, শুধু জামাই তো থাকে না, জামাইয়ের সঙ্গে ভাই বন্ধু মনাই থাকে, বাড়ি তখন তো খোলামেলা হাসপাতাল, হাসপাতালে যেমন কোনো পার্থক্য থাকে না, এমনি বিয়ে বাড়িতেও সেরকম হয়ে যায়। অনেক মহিলা আবার জামাই দেখার সময় জামাইকে চুম্বনও দেয়, জামাইকে চুম্বনও দেয়, অথচ তাকে স্পর্শ করা তার জন্য জায়েজ নয়। এদিকে নবপরিণীতা কন্যাকে সুসজ্জিত করে মশারির মতো পাতলা ওড়নার পর্দায় বরের পাশে বসানো হয়, এত লোক এত মহিলার মাঝে চট করে শালিরা গাঁট ছড়া বাঁধে, গাঁট ছড়া জানেন আছে, সাধারণত বর যে বসে বরের একটা রুমাল থাকে, রুমাল মাথায় থাকে গায়ে বা চাপানো থাকে, আর যে কনেকে বসানো আছে কোনার মাথায় কি থাকে, ওড়না থাকে, তো বরের রুমাল আর কন্যার ওড়নাতে কি করে গিট লাগিয়ে দেয়, এটাকে কি বলে গাঁট ছড়া বাঁধা। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও বলতে এসেছে, ওদের কাছ থেকেই যত কাণ্ড আমাদের মধ্যে এসেছে, গাঁট ছড়া বাঁধে, তারপর চিনি আনা হয়, নানি অথবা দাদি আসে সামনে বসে কোনের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল নিয়ে চিনিতে চুবিয়ে বরের অধরে স্পর্শ করা, এইভাবে বেচারি লজ্জা করে তবুও এভাবে এভাবে কার ওই বরের ওই আঙ্গুলের দিয়ে অনুরূপ কোনের অধরে স্পর্শ করা, এ ওর ঠোঁটে চিনি লাগাবে, ওর ঠোঁটে চিনি লাগাবে, এগুলো আপনাদের নেই কিন্তু আছে কোথাও কোথাও, সেগুলো শুনে রাখুন। অতঃপর আছে বউ দেখানোর পালা, বউ দেখানোর পালা, আয়না আনা হয়, ঘোমটা টানা বউ যদি হয়, অবশ্য আধুনিক হলে তো বুঝতে পারছি এমনি দেখা যাবে, আর সাধারণত পাড়া গ্রামের লজ্জাবতী মহিলারা সাধারণত ঘোমটা টেনে থাকে, তো তাকে দেখা যায় না, এবার সেই সময়ে বরকে দেখানো হবে বউ কেমন হয়েছে, হ্যাঁ, তখন আয়না আনা হয় বরের সামনে, ধরে আয়নাটাকে ধরে ওর মুখ মানে কনের মুখ প্রদর্শন করা হয়, বরকে নানি বা দাদি রহস্য ছলে জিজ্ঞাসা করে বা ভাবি, এরা সব হচ্ছে উপহাসের পাত্রী, ইসলাম এরকম আছে নেই, কিন্তু দাদিও হচ্ছে মা নানিও হচ্ছে মা, কিন্তু এরা উপহাস চালায়, সুবহানাল্লাহ, এরা উপহাস ছলে বলে কি দেখলে ভাই, কি দেখলে, বর পাকা হলে অমাবস্যা দেখলো বলে চাঁদ দেখলাম, কি বলতে হবে, মানে মেয়ের মুখটা দেখলাম, মানে আমার স্ত্রীর মুখ দেখলাম বা তোমাদের মেয়ের মুখ দেখলাম, তো চাঁদ দেখলাম, যদিও অমাবস্যা, কিছু না বললে শিখিয়ে দেয় পাড়া বুড়িরা, এই বড় আর এর মাঝে পাড়ার ডাপাড়িরাও সারা মজলিশ হাসিতে খুশিতে মুখরিত করে তোলে। এরপর শাশুড়ি বর কনের পিছন দিকে এসে দাঁড়ায়, চিনির পাত্রের একদিকে বরের হাত, অপর দিকে কনের হাত সহ নানি বা দাদি শাশুড়িকে সেই পাত্র তুলে দেয়, সকলে ছেড়ে দেয় কিন্তু পাকা জামাই ছাড়ে না, কেন ছাড়ে না, টাকা নেবে তবে ছাড়বে, শাশুড়ি টাকা দেবে তবে ছাড়বে, এবার শাশুড়ি জামাইয়ের টানাটানি, আল্লাহ, তারপর প্লেট ছাড়লে না ছাড়লে চলে, শাশুড়ি জামাই প্লেটটি নির্লজ্জ টানাটানি, পুনরায় কিছু টাকা বেশি পড়লে প্লেট ছাড়ে অর্থলোভী জামাই, হাসিতে মজলিশ মুখরিত হয়, লজ্জায় মুখ ঢাকে মুসলিমরা, এই নির্লজ্জতা অধিষ্ঠতা কোন কোন মুসলিম নামধারী ঘরেও ঘটে থাকে। অতঃপর শাশুড়ি তার জামাই বেটি বিয়াই বিয়ান অন্যান্যের হাত একত্রে করে ডুকড়ে কেঁদে কন্যা সঁপে দেয় উপরে খোদা নামতে দশ, কথা ঠিক বলটা, এই কথা বলা ঠিক না, কি বলতে হয়, ওপরে আল্লাহ তারপর নিচে দশ, এতদিন মেয়ে আমাদের মাঝে ছিল এখন তোমাদের হলো, একে শান্তিতে রেখো, মারধর করো না, করলে আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ রসুলকে মারা হবে, বলছে মেয়েকে মারলে আল্লাহ আল্লাহ রসুলকে মারা হবে, এসব কথা বলা ঠিক না, ঠিক না, যাতে রয়েছে শিরকের গন্ধ। এরপর কনে তোলার পালা, কনেকে দোলা ভাই এসে কনের যে দোলা ভাই সে কনেকে তুলবে, পুরুষে তুলবে কনের দোলা ভাই, হ্যাঁ দেখেন আজকের দিনে এত এই সুন্দরী সুসজ্জিতা ওই মেয়েকে কোলে জড়িয়ে ধরে দোলা ভাই তুলে নিজের ঘরে, কিন্তু তার কাপড় বরের কাপড়ের সঙ্গে, তার মানে ওই যে ওর অন্যার সঙ্গে ওর রোমাল গাঁট বাঁধা আছে, শালিরা বেঁধে রেখেছে, তারা তখন হাসবে আর বলবে আমরা খুলব না যতক্ষণ না উপহার দিয়েছে। দোলাভাই উপহার দেবে তবে খুলব। উপহারের জুয়ো খেলায় দোলাভাই একা জিতে যাবে তা হবে না। টানাটানির পর পছন্দ মতো টাকা পেলে তবেই গ্রাট খোলা হয়। এর মাঝে বিয়াই বিয়ানি আর অন্যান্য উপহাসের পাত্র পাত্রীদের মাঝে বিয়াই বিয়ানি উপহাস পাত্রী যান, এটাও আমাদের ওই যে ওদের গাড়িতে ওদের বাড়ি থেকে সব ওদের বাড়ি থেকে এসেছে। কত যে ফুল ঝুড়ি ফোটে এবং নজরবাজদের কত যে নজরবাজির লড়াই চলে তা তো প্রত্যক্ষদর্শীরাই জানে। একান্ত নির্লজ্জ না হলে এমন পরিবেশ গড়া সত্যিই কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা লাম তাসতাহি ফাস না মাশে, লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই করা যায়। কোন কোন এলাকায় ওই মজলিস থেকে বর নিজে নিজ পাত্রীকে কোলে তুলে নিয়ে গিয়ে নির্জন রুমে প্রবেশ করে। কেন যায় অনেকে বর নিজে তুলে নিয়ে গিয়ে রুমে ঢুকে, তারপর সেখানে মালা বদল আর কি সব ওদের মতো অনেক জায়গাতে অনেক রকম, মানে এক এক কীর্তি কত এলাকায় নতুন নতুন রঙে ঢঙে দেখতে পাওয়া যায়, যার প্রায় সবগুলি বিজাতি অনুকরণে, হ্যাঁ ওদের অনুকরণে অথবা খেয়াল বসে কৃত আচার। পক্ষান্তর মজলিসের মাঝে বর কোনে একঠাই করা নির্লজ্জতা ও হারাম, এরকম সবারই মাঝে বর কনেকে একঠাই করা জায়েজ নয়। অতঃপর কিছু নাস্তা করে জামাইয়ের সামনে নাস্তা রাখা হয়, তারপরে জামাইয়ের নাস্তা যখন খাওয়া হবে তখন হাত ধোয়ানো হবে। হাত ধোয়াবে কে? শালা অথবা শালি। সাবান দিয়ে হাত ধোয়াবে, সাবানটা মাখিয়ে আর পানি ঢালবে না, সাবানটা হাতে মাখিয়ে আর পানি ঢালবে না। কি হবে? হাতটা ধুয়ে দাও, আগে টাকা দাও তবে হাত ধোয়াবো, টাকা কম হলে হাত ধোয়াবে না। এই নিয়ে কত ঝামেলাও বাঁধে। সুতরাং দোলা ভাই যে একা জিতে যাবে তা শাশুড়ির সঙ্গে টানাটানি করে টাকা নিয়েছে, হ্যাঁ এখন ওই সারবে কেন? শালা শাড়ি যা সারবে কেন? ব্যাস কি জানি এই জুয়াতে কে হারে আর কে বা জিতে। এরপর বরকনে উভয়কে কোলে করে গাড়িতে তুলে বিদায় দেওয়া হয়। এর চেয়ে বড় নির্লজ্জতা কি হতে পারে যে একজন সুসজ্জিতা সুবাসিতা নবপরিণীতা লাবণ্যময়ী যুবতীকে তার কোন বেগানা পুরুষ তার গায়ে হাত রেখে কোলে ভরে বাহুতে চেপে গাড়িতে তুলবে বা গাড়ি থেকে নামাবে, এটা বরেরই বা কি করে রুচি হয়? বর করে নিজে পায়ে হেঁটে গাড়ি চাপবে নামবে, বিকলাঙ্গ হাঁটতে না পারলে মেয়েরা কেউ কনেকে এবং পুরুষরা কেউ পুরুষকে তুলবে। একান্ত যদি সম্মানের দরকার হয় তবে এইভাবেই কনেকে মহিলা এবং বরকে পুরুষে চড়িয়ে দেবে, নামিয়ে দেবে। এছাড়া ওই প্রথা বেহায়ামি ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমাদের পরিবেশ থেকে এগুলো যেন দূর করতে পারি। কারণ পুরুষ যদি সোচ্চার না হয় তাহলে মেয়েদের চাপে কেউ কিছু করতে পারবে না। সুতরাং এগুলো শুনে যদি কারো মজলিসে কারো বিয়ে বাড়িতে, অবশ্য বিয়ে বাড়িতে আপনারা থাকতেই দেবেন, আমি জানবেন কি করে, সতর্ক হতে হবে যেন এই শ্রেণীর কোনো নোংরামি বিজাতীয় কোনো পরিবেশের কোনো আচার কোনো অনুষ্ঠান আমাদের মাঝে ঢুকে গিয়ে আমাদের পরিবেশকে নোংরা করে এবং এইরকম নির্লজ্জতায় ভরে দেয় যেখানে নারী পুরুষ এক জায়গায় একসঙ্গে উঠা বসা মেলামেশা অবৈধ ভাবে সেখানে হাসি মজাক ইত্যাদি করা হয়। আরো অনেক অনেক রকম আছে, অনেক জায়গাতে আছে রং ছড়িয়ে দেয়। আমি এক বিয়ের মজলিসে গেছি, সেখানে বিয়ের মজলিসে হয়ে বসানো হয়েছে, বিয়াই এসেছে, বিয়াইয়ের পাকা পাকা দাড়ি, ঠিক আছে, বিয়াইয়ের রং নিয়েছে, আবির বলে না আবির নিয়েছে, বিয়াইয়ের দাড়িতে লাগিয়ে, কারণ দাড়ি নিয়ে ঠাট্টা হয়, বিয়াইয়ের দাড়িতে লাগিয়ে দিল। তারপরে যখন দাড়িতে লাগিয়ে দিল তখন কেউ কেউ বলছে হায় হায় সর্বনাশ, এরম করলি কেন বিয়ের সাথে, এরম করলি কেন, পানি আন পানি আন সাবান আন, পানি সাবান দিয়ে ধুতে দেবে ঘষতে দেবে। আর সেই সময় গান শুরু হবে, ঠাকুর জামাই এলো বাড়িতে, এই সময় মিশে দেখি সাবান ঘষে দাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, কেমন মজা, এমন সুন্দর ফিট করে সেইখানে মজলিসটাকে জমায়। এই গান শুনেছেন, রেকর্ডের গান হয় এগুলো, ঠাকুর জামাই এলো বাড়িতে, আর দু মুঠো চাল ফেলেদের হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, খুব শোনা যায় বিয়ের মজলিস, বিয়ের সময় বিয়ের মরশুমে এই গান না শুনতে চাইলেও মসজিদে নামাজ পড়তে পড়তেও শোনা যায়। কারণ আমরা মুসলিম হলে কি হবে, আমাদের পরিবেশ কিন্তু ইসলামী নয়, সেখানে বিয়েতে আমরা মাইক নিয়ে আসি, রেকর্ডার নিয়ে আসি, রেকর্ডের গান নিয়ে আসি, তারপরে বিয়েতে ভিডিও চালাই, মানে সাময়িক যেটা কিশো বলে, চাই কিশো না কি বলে, এইসব ভিডিও নিয়ে এসে ভিডিও দেখানো হয় বিয়েতে, বিয়ের মানে বিয়ের আগে রাত্রে কিংবা পরে বাসরের রাত্রে এইসব ভিডিও দেখানো হয়, তারপর জেনারেটর, তারপর আরো সব কত কি, যার যত টাকা তার তত, হ্যাঁ এই ধরনের ফাঁকা ব্যবস্থা করা হয় এবং অপচয় করা হয় অর্থের। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে দূরে রাখুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।